সে থাকার চা বুকের ভেতর 400 বছর চেপে থাকা যন্ত্রণার ছা। এখানে জীবন জানে যন্ত্রণা মানে, তবু আশায় বাঁধে কত প্রতীক্ষার সে কর গজানো চোখে রোদ্দুর কবিতার মু। এখানে জীবন জানে যন্ত্রণা মানে, তবু আশায় বাঁধে কত প্রতীক্ষার সে কর গজানো চোখে রোদ্দুর কবিতার চোখে তোমার আমার ছোট আকাশ, এক হয়ে যায় স্বপ্নে বিভোর তোমার আমার তপ্ত নিশ্বাস। ও ইট কাট পাথরের ফ্রেমে তুমি আমি আশায় বাঁধে কত প্রতীক্ষার সে কত।